بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال يا آدم أنبئهم بأسمائهم، فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه. وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. সূরাতুল বাকারা 33 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। এর তাফসীর সংক্ষিপ্ত ব্যাখ্যা। আদম আলাইহিসসালামের সৃষ্টির ব্যাপারে কথাবার্তা চলছিল, তাই না? শোনা যাচ্ছে? 25 ফেরেশতাগণ বলেছিলেন سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. আল্লাহ পাক সৃষ্টির বা অনেক সৃষ্টির নাম শিখাবেন আদম আলাইহিসসালামকে, বা সমস্ত নামগুলি শিখাবেন। তারপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন, বলে কি এইসব জিনিসের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাগণ বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। হে রব, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাদের কোনো ইলম নেই, জ্ঞান নেই, তবে তুমি যতটুকু আমাদেরকে শিখিয়েছ ততটুকু আমরা জানি, এর থেকে বেশি জানি না। তো এইসব জিনিসের নাম আমরা জানবো কিরকম, যেহেতু তুমি আমাদেরকে শিখাওনি। সুবহানাল্লাহ। এবারে কথা, ফেরেশতাগণ আলাইহিসসালাম গায়েবের সংবাদ জানেন না, সাহ? যদি ফেরেশতাগণ গায়েব জানেন তাহলে আমরা কি গায়েব জানতে পারি? আদম আলাইহিসসালামের সৃষ্টির পূর্বে ওদেরকে আল্লাহ পাক কোন সময় সৃষ্টি করে আমরাই জানি। সুবহানাল্লাহ। সাহ, সর্বপ্রথম সৃষ্টি আশ, পানি আর কলম, এর মধ্যে কথা খুব জানি। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ পাক কোন সময় সৃষ্টি করেন কেউ জানে না, কিন্তু মানুষ সৃষ্টির কত আগে সৃষ্টি করেছেন আল্লাহ আলম। ফেরেশতা কোন জানেন না, গায়েব নাই। তাহলে মানুষ কিরকম গাইব জানবে? ফেরেশতাগণ আলাইহিসসালাম, জিবরীল আলাইহিসসালামের মর্যাদা কতটুকু, ইসরাফিল আলাইহিসসালামের মর্যাদা কতটুকু, মালাকুল মউত আলাইহিসসালামের মর্যাদা কতটুকু, আল্লাহ পাকের আরশ গ্রহণকারী ফেরেশতাগণ আরো যারা রয়েছেন ওদের মর্যাদা কতটুকু, সুবহানাল্লাহ, তারা জানা না গাইব। আর তুমি গাইব জান কিরকম, কে গাইব জানে? তারা বললেন ও আল্লাহ, আমাদের ইলিম নেই, তুমি যতটুকু জানিয়েছ তোমার জাত পবিত্র, সুবহান, লা ইলমা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম হাকীম, নিশ্চয়ই তুমি আল আলিম, সব কিছু তুমি জানো, আল আলিম সর্বজ্ঞ, আল হাকীম প্রজ্ঞাম, বিধান নাজিলকারী, বিধান প্রণয়নকারী, তুমি যা কিছু করো সবই মজবুত করে করো, একদম মজবুত, যেগুলোর মধ্যে কোন রকমের বেজান থাকে না, নির্বিধান সৃষ্টি করো, তুমি মুহকিম, তুমি হাকিম, তুমি হাকিম, সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, এদেরকে এই সব সৃষ্টির নামগুলি বলে দাও। আদমকে আগে শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কাউকে কিছু জানাতে চায় এক ঘন্টা লাগবে, কিছু যদি শিখাতে চায় এক ঘন্টা, না মুহূর্তের ভিতরে। ইয়া আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, রব যখন কোনো কিছু সৃষ্টি করার, কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও, সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, কত মিনিট কয়েক মুহূর্ত আমরা জানি না, আল্লাহ আল্লাহ যেভাবে বলেছে, আমি যখন কিছু চাই তখন বলি তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও, হয়ে যায়। আদম আলাইহিস সালামকে বলেছেন তুমি শিখে নাও, সাথে সাথে শিখে নিয়েছেন, আল্লাহ পাকের ইচ্ছা হয়ে যাচ্ছে শিখাবেন, সাথে সাথে শিখিয়ে দিয়েছেন। এবারে আদম আলাইহিস সালাম জানতে পেরেছেন, ফেরেশতাগণ জানেন না, তো তারা বললেন আমরা জানি না, সব যে আপনারা শুনলেন। এবারে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, হে আদম তাদেরকে তুমি ওই সব সৃষ্টির নাম বলে দাও। এবারে আদম, ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নি আ'লামু গায়বা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এবারে আদম আলাইহিস সালাম সাথে সাথে তাদেরকে সব কিছুর নাম বলে দিয়েছেন, মুহূর্তের ভিতরে খালাস, টক টক টক টক টক। ও তো আমরা জানি না কিরকম, আপনার কম্পিউটার লাগে না, আল্লাহ। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, আলাম আকুল লাকুম ইন্নি আ'লামু গায়বা আস-সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলিনি আমি আসমান জমিনের গায়বী সব বিষয় আমি জানি? তাহলে গায়বের মালিক একমাত্র আল্লাহ, আমরা কেউ জানি না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন না? আশা করি সবার আকিদা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন? যদি তিনি গায়ব জানতেন তাহলে তার উপর তো কোরআন নাযিল হওয়ার প্রয়োজন ছিল না, তুমি সবই জানেন, কথা যুক্তিযুক্ত কিনা? কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে দীর্ঘ কত বছরে? 23 বছরে, একের পর এক করে নাযিল হয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন তাহলে 23 বছর লাগে কেন? সবই জানেন, কথা স্পষ্ট, তুমি বুঝতে পেরেছ? কারণ আমাদের দেশে বলে না, আলিমুল গায়ব নবীজি, জিকির করে গান বাজায় নবী, আলিমুল গায়বের গায়বের ইলম জানে, যত কিছু আছে সব কিছু জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা হইল না? আস্তাগফিরুল্লাহ। আমি বলি গায়ব যিনি জানেন তিনি হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না, জিব্রিল আলাইহিস সালাম গায়ব জানেন না, মিকাইল আলাইহিস সালাম গায়ব জানেন না, ইসরাফিল আলাইহিস সালাম গায়ব জানেন না, মালাকুল মউত আলাইহিস সালাম গায়ব জানেন না, কোন সৃষ্টি গায়ব জানেন না, গায়বের মালিক একমাত্র রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলেন, আসমানে জমিনে গায়বের সংবাদ আর কেউ জানে না আল্লাহ ছাড়া, বলো সুবহানাল্লাহ। আকীদা ঠিক করতে হবে কি না? কোরআন তরজমা পড়লে অটোমেটিকলি বেদাতদের গুমর ফাঁস হয়ে যায়, তফসির জানার চেষ্টা করো, অনুবাদ বারবার পড়ুন, দেখবেন অনেকটা আপনার আপনার মনে অনেক অনেকটাই বিকশিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। বেদাত চলে যাবে, শিরক চলে যাবে, একটু গভীর খেয়াল করবে করে পড়বেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি কোরআন পড়ে? কোরআনে চিন্তা ভাবনা করে না, তাদাব্বুর করে না? কোরআন যদি নিয়মিত পড়েন, চিন্তা ভাবনা করে পড়েন, ইনশাআল্লাহ অটোমেটিক্যালি আমাদের আখিরাত ঠিক হবে। আর আমি জানি তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো, যা তোমরা মুখ দিয়ে বলো তাও আমি জানি, আর যা তোমরা মনে মনে রাখো তাও আমি জানি। আল্লাহ ছাড়া আর কেউ মনের সংবাদ জানে কি জানে না? জানে না মমতাজ। তাহলে বুঝা গেল আপনাদের আকীদা ঠিক আছে? আপনারা কেন বলেন আমার পীর সাহেব এমন, পীর কাছে ধীরের কাছে গেলে এই পীর পড়তে পারে, আমি কোন উদ্দেশ্যে এসেছি? আছে কিনা এরকম আকিদা? ঠিক হলো না, এটা সুলতানি আকিদা। আকিদা ঠিক করতে হবে। ইয়া রব তুমি আমাদের হেদায়াত দাও, বুঝার তৌফিক দাও। আল্লাহ বলে আলামু মা তুদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, হে ফেরেশতাগণ তোমরা যা প্রকাশ করো আর যা তোমাদের ভিতরে রাখো সবই আমি জানি। অতএব বোঝা গেল ফেরেশতাদের অন্তর আছে, আছে কিনা? মন আছে, কোরআনে আছে। হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير, موجود قلب جاءتي فرشتتك سبحانه وتعالى يتطشت عمره فرشتتك دیکھنا الله پاک আমাদের দৃষ্টি উজ্জ্বল রেখেছেন, আমাদের সবার কাছে ফেরেশতা আছেন, আছেন কি না? কেরামান কাতিবিন موجود, ডানে বামে ফেরেশতা দুইজন তো আছেনই, আরো আমাদের ফেরেশতা সামনে এবং পিছনে রয়েছেন, ফেরেশতা আলাইহিম সালাম যারা আমাদের হেফাজত আর সংরক্ষণের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট নির্ধারিত। সুবহানাল্লাহ, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে ওই সব ফেরেশতারা আমাদের হেফাজত করছেন। আমরা যে রাত্রে ঘুমাই কি বলেন, নাকের ডগায় যদি ঢুকে যায় অন্য কিছু কি অবস্থা হবে? কানের ছিদ্রে যদি অন্য কিছু ঢুকে যায় কি অবস্থা হবে? এই সব কিছু থেকে রব্বুল আলামিন হেফাজতের জন্য আমাদের সাথে রেখে রেখে দিয়েছেন ফেরেশতাগণ আলাইহিমুস সালাম। আল্লাহু আকবার, আমাদের ইজ্জত কতটুকু? কিন্তু মানুষ যদি তার ইজ্জত নিজে রক্ষা করে চলে তাহলে ইজ্জত তার সবার উপরে, আর যদি সে নিজেই নিজের ইজ্জত লুণ্ঠন করে তাহলে তার ইজ্জত সবার নিচে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আমি যদি কোনো একটা আয়াতকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করতে চাই, মনে এখানেই শেষ হয়ে ভাবার্থ পেশ করলাম। সামনে এরপরে আল্লাহ বলছেন ওয়াইয়া কুলনা লিলমালাইকাতি ইসজুদূ লি আদম ফাসাজাদূ ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি বললাম ফেরেশতাদেরকে ইসজুদূ লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদূ ইল্লা ইবলিস, তখন তারা সকলেই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। আচ্ছা, ইবলিস আপনারা চিনেন তো? ইবলিস কে? শয়তান, শয়তান সবাই চিনে, ওর নামই হচ্ছে ইবলিস। আর দুই নম্বর হলো শয়তান, যেহেতু আল্লাহ নির্দেশ অমান্য করেছে, অবাধ্যতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, এই জন্য সে হলো শয়তান। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সকলে তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করো, কিন্তু ইবলিস পড়লো না। কেন পড়লো না? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে অস্বীকার করলো বড়। আল্লাহ বলেন কেন বললেন তুমি সেই না? বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, তো আমি ওর সামনে কিরকম সেজদা করতে পারবো? সবাই বলুন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নির্দেশের আগে আপনি যুক্তি পেশ করতে পারেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি কোন নির্দেশ দেন, আপনি কোরআনে একটা নির্দেশ পেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ পেলেন, আপনি তখন কি যুক্তি দেখাবেন? যেমন উদাহরণ, একটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ডান হাত দিয়ে পানাহার করো, বাম হাত দিয়ে পানাহার করো না। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবু বিশিমাল, বাম হাত দিয়ে পানাহার করো না, কারণ শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। এবারে তুমি যুক্তি, ডান হাত আল্লাহ আর বাম হাত আল্লাহ, কেউ কেউ এরকম কয় কিনা? এরকম বলে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়ে যুক্তি পেশ করা এটা কার যুক্তি? ভালো লোকের যুক্তি, আল্লাহওয়ালাদের যুক্তি, না শয়তানের যুক্তি? তাই যারা যুক্তির উপর নির্ভর করে, ইসলামী বিধান মানে ওদের সম্পর্ক হচ্ছে সরাসরি শয়তানের সাথে। আর আমাদের কথা হলো, আল্লাহর নির্দেশ আসলে তাৎক্ষণিক আমরা সাথে সাথেই আল্লাহর নির্দেশ পালন করবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসলে আমি আর যুক্তি পেশ করব না, ইয়ে বি আল্লাহ কা হাত হ্যায় ভাই, ইয়ে বি আল্লাহ কা হাত হ্যায়, কেউ কেউ এরকম বলে, এটা একটা কথা হলো। বাকি যুক্তি আছে আমাদের মাঝে। প্রথম নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ চলে আসছে আর যুক্তি নেই, বাকি তো যুক্তি আছে। বাম হাত দিয়ে কেন খাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওখানে এই হাদিসে, কিন্তু সব জায়গায় নাই, ঠিক কিনা? বলেছেন এখানে, কারণ তোমার বাম হাত দিয়ে কেন খাবে না, যেহেতু শয়তান বাম হাতে খায়। আবার তুমি যুক্তি পেশ করছো, না শয়তানের মতো আমরা যুক্তি পেশ করবো না, শয়তান যুক্তি পেশ করে আল্লাহ নাফরমান হয়েছে আর চিরকালের জন্য মালউন হয়েছে। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তাকে বলেছেন, তোমার উপর আমার লানত পড়বে, আমার অভিশাপ হবেই থাকবে কিয়ামত পর্যন্ত। ও মালউন, আল্লাহ পাক নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, তোমরা সিজদা করো। বোঝা গেল ইবলিস ওই সময় এই নির্দেশের মধ্যে সামিল ছিল, কিন্তু তার কথা আল্লাহ পাক আলাদা করে উল্লেখ করেননি। বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। বাকি রয়ে গেল ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি, কারণ ইবলিস হচ্ছে শয়তান, যেটা ইবলিস আসল যে শয়তান, ও জিনদের একজন, কানা মিনাল জিন, আল্লাহ নিজে বলেছেন, তাই আর কারো যুক্তি চলবে না। ও জিন সম্প্রদায়ের একজন ছিল, একটা জিন ছিল, ফাফাসাকা আন আমরি রাব্বিহি, তারপরে সে তার রবের নির্দেশ অমান্য করলো আর সে হয়ে গেল কি, কাফির, আবা ওয়াস্তাকবা ওয়া কানা মিনাল কাফির। মুমতাজ, এবারে বাকি আরেকটা কথা বলা জরুরি, আদম আলী ইসলামকে সেজদা করার যে নির্দেশ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহর নির্দেশ তুমি ওকে সেজদা করো, তাই সমস্ত ফেরেশতাগণ আদম আলী ইসলামকে সেজদা করেছেন আর সে করে নি, সে আল্লাহ নাফরমান হয়েছে। তাহলে কথা হলো কার কি? আল্লাহর নির্দেশ পালন করা, কথা হলো আল্লাহ নির্দেশ পালন করা। আচ্ছা, বর্তমানে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে কি সিজদা করতে পারবো? মাশাআল্লাহ, আপনারা বুঝেন, কারণ আল্লাহ পাক আমাদেরকে অনুমোদন দেননি যে আমরা আল্লাহ ছাড়া আরেকজনের বা অন্য কিছুর সামনে সিজদা করব, সিজদারত হব, এর নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দেননি, বরং আল্লাহ পাক মানা করেছেন। আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন, বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা সূর্যকে সিজদা করবে না, তোমরা চন্দ্রকে সিজদা করবে না, এই সব গ্রহ নক্ষত্রকে সিজদা করবে না, কোন সৃষ্টিকে সিজদা করবে না, বরং তোমরা তাকেই সিজদা করবে যিনি এই সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তাহলে এই সব সৃষ্টিকর্তাকে তাই তোমরা একমাত্র আল্লাহর সিজদা করবে, আল্লাহর সামনে সিজদারত হবে, আর কারো সামনে তোমরা মাথা নত করবে না। তাই ভক্তি নিবেদন করা, হাত দিয়ে এরকম করা কিরা ভক্তি নিবেদন, জায়েজ না জায়েজ? মাথা এরকম করা জায়েজ না জায়েজ? রুকুর মতো করা জায়েজ না জায়েজ? না জায়েজ। সেজদা করা কারো সামনে জায়েজ না জায়েজ? না জায়েজ। কবরের সামনে নাউযু বিল্লাহি মিন যালিক, কবরে গিয়ে এখনো পর্যন্ত অনেক মুসলিম নামদারি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কবরের সামনে গিয়ে সেজদা করে দেয়। যান দেখেন একজন দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের মাটিতে আছে, সত্য না মিথ্যা? আচ্ছা পীরের সামনে সেজদা করে না, এই সেজদা একমাত্র আল্লাহর জন্য, আর কারো সামনে আমরা মাথা নত করতে পারি না। এই সেজদার উপযোগী, রুকুর উপযোগী, মাথা নত ভক্তি নিবেদন যার সামনে করব তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না, আর কোন সৃষ্টি না, কোন সৃষ্টি হতে পারে না। একমাত্র স্রষ্টার জন্য সেজদা নির্দিষ্ট, একমাত্র স্রষ্টার জন্য সেজদা নির্দিষ্ট, একমাত্র স্রষ্টার জন্য রুকু নির্দিষ্ট, একমাত্র স্রষ্টার জন্য মাথা নত করা নির্দিষ্ট, আর কারো সামনে মাথা আপনি মাথা নত করতে পারবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এরপরে আল্লাহ বললেন আদমকে, এবারে আমরা বুঝতে পারলাম আদমের সৃষ্টি হয়ে গেছে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ আমরা বললাম, আল্লাহ পাক বললেন, আমি বললাম হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা উভয় জান্নাতে বসবাস করো। আর যখন রব্বুল আলামিন বলবেন জান্নাত, স্পষ্ট ওইটা আসল জান্নাত, আর ওই জান্নাত সাত আসমানের উপরে। আল্লাহ আশা করি আপনারা সবাই জান্নাতে যেতে চান, তাই না? যদি আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, মুক্তি বললাম ইনশাআল্লাহ, কিন্তু কাজ হলো খেলতামাশা। এরকম মানুষ শুনেছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ওই বড় খেলা যেটা ওইটা না, ছোট খেলা, সে তারা নিজেরা খেলে, ফজরের সময় উঠে উঠেই দৌড় দেয় ওই খেলতে যায়, কিন্তু ফজরের নামাজ পড়ে। এরকম আছে কিনা আপনাদের জানা আছে কিনা আমি জানি না, সেদিন আমাকে কালকে আমাকে একজন বলল। আর এমন লোক আমাদের সেন্টারের সাথে হজে গেছে, ওর একজন কোরআন শিক্ষা দিয়েছে, শিক্ষা নিয়েছে, কিন্তু ক্রিকেট খেলার জন্য ফজরের সময় উঠে মসজিদে না গিয়ে ওয়ার্ড উঠল। ও বড় খারাপ লাগলো হয়েছে সম্পদ, দুঃখের ব্যাপার কেন ভাই? আর এই যে ক্রিকেট চলছে, অনেক মানুষ ক্রিকেট খেলা দেখার জন্য নমাজ পাত, আবার ক্রিকেট না ক্রিকেটের জন্য অনেকে বাজি ধরে, আবার গালমন্দ একজন আর একজনকে গালাগালি করে, আরো কত কিছু বলবো, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কি কি সৃষ্টি করে কত কিছু আপনারা জানেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম, এগুলো সব জায়েজ না জায়েজ? হিংসা বৃদ্ধি, হিংসা সৃষ্টি করা, এমন কোন কাজ যার মাধ্যমে হিংসা সৃষ্টি হয় এই কাজ করেই তো চাইছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকজনকে এমন কথা বললেন যেন সে আরেকজনের সাথে হিংসা করে, এটা জায়েজ না জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মুসলমান হন কথা শুনেন, মুসলমান হন কথা শুনেন, প্রতি বৃহস্পতিবার সোমবার মানুষের আল্লাহর নেক বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছায়, তখন আল্লাহ পাক তার প্রত্যেক মুসলিম বান্দা বান্দাকে মাফ করে দেন। যে মুসলিম বান্দার মধ্যে শিরিক থাকে না, শিরিক থাকলে মাফ করে, তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মধ্যে হিংসা আছে, যার মাঝে তার ভাইয়ের মাঝে হিংসা আছে তাকে মাফ করবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করবে। আমিন। পরস্পরের হালকা হালকা হিংসা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো হিংসা করাও যায় আছে, কোনো কোনো ক্ষেত্রে হিংসা করাও ওয়াজিব আছে, ওইটা আমি বিস্তারিত আলোচনা করছি না এখানে। তবে সাধারণত কোনো কারণ ছাড়াই বস ব্যক্তিগত গরজ হালকা, এর কারণে হিংসা একটা ঠিক না। তবে কেউ যদি এরকম হয় ধরেন ওর হক দিচ্ছে না, তাহলে এই যে তার হক নেওয়ার জন্য সে চেষ্টা করে চেষ্টা করছে, এটা তো আর জুলুম হচ্ছে, তো আর হিংসা হচ্ছে না, বুঝতে পারবে? ওইটা সে তার হক নেওয়ার চেষ্টা করছে, এটা কি সে হয়তো অভিযোগ করছে, হয়তো ইয়ে করছে, কেস করছে ইত্যাদি করতে পারবে কিনা, কারণ তার হক নেওয়ার জন্য, ওইটা আরেক ব্যাপার। আচ্ছা সামনে আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন তোমরা দুজন জান্নাতে থাকো আর এখানে স্বাচ্ছন্দ্যের সাথে খাবার খাও আরামসে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুম, যেখানেই চাও সেখানেই খাও। জান্নাতে খাবার কি বলেন, কি গ্যাস প্রবলেম আছে নাকি? বর্তমানে আপনি এখানে আছেন, ভালো জিনিস খাচ্ছেন, সব তবু গ্যাস প্রবলেম, বয়স্কদের তো গ্যাস প্রবলেম আছে একদম, বললেন এখানে খাও আরামসে খাও, যেখান থেকে চাও তোমরা খাও, কিন্তু একটা কথা বললেন এই গাছের কাছে যে উনি জানেন এই জন্য বলছেন, আমি জানি কিন্তু এটা ঠিক নেই। আল্লাপাক বলেছে এই গাছের কাছে যে নির্দিষ্ট একটা গাছ ছিল, কি ওটা আল্লাহ উজ্জ্বল রেখেছে আমাদেরকে বলে নি, বুঝতে পারছেন? তাই আমি কেন বলবো অমুক গাছ, হয়তো অমুক গাছ, হয়তো অমুক গাছ, আমাকে আমাকে বলার কেউ অধিকার দিয়েছেন? তুমি জানো না বলো জানি না, বলো একটা নির্দিষ্ট গাছ ছিল, ওই নির্দিষ্ট গাছের ফল খেতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিষেধ করেছেন, ঠিক না? আদমকে আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, যদি এই গাছের কাছে যাও তাহলে কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর দ্বারা কি বোঝা গেল, আল্লাহ বলছে কাছেই যাবে না, কারণ কাছে গেলে তুমি গাছের খাল মানে ফল খেয়ে ফেলতে পারো, তাই কাছেই যাবে না। তো আপনি দেখলেন এই জিনিসটা হারাম, ঠিক না? সামনে একটা জিনিস কি আছে হারাম, আপনি তো খাবেন না, কিন্তু এর কাছেও যাবেন না, তিনি দূরে থাকবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা না ظهر منها وما بطن, অশ্লীল কাজ চাই প্রকাশ্য হোক ও প্রকাশ্য, চাই প্রকাশ্য কিংবা ও প্রকাশ্য, ওগুলোর কাছেই তুমি যাবে, অশ্লীল কাজ তো করবেই না কাছেও যাবে, কেন কোনো কাছে যাবে না, কাছে গেলে তুমি পড়ে যেতে পারো। অতএব বোঝা গেল অশ্লীল কাজকর্ম তো করবেই না, অশ্লীল কাজকর্মের কাছেও যাবে না। আপনি যদি দেখেন একটা ছবি দেখলে আমি হয়তো গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারি, তো এরকম ছবি দেখা যায় না, ভালো করে খেয়াল রাখি। আল্লাহর ওলি ওলি হতে হলে হারাম কার্যাদি থেকে বাঁচতে হবে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি হারাম কাজ থেকে বাঁচো তাহলে তুমি সবার বড় ইবাদত গুজার বান্দা হবে, হারাম থেকে বাঁচবে। চোখের হেফাজত করা জরুরি, নাকের হেফাজত করা জরুরি, কানের হেফাজত করা জরুরি, হাতের হেফাজত জরুরি, পায়ের হেফাজত জরুরি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আচ্ছা এবারে ফাযাল্লাহুমা শাইতান মানহা, শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল, মানে তাদেরকে তাদের পদস্খলিত করল, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী, আর তারা যে স্থানে ছিলেন অর্থাৎ জান্নাতের স্থান থেকে তারা বের করে দিল, মানে শয়তান এসে বলল তুমি খাও এই জন্য খুব ভালো সময় ইত্যাদি ইত্যাদি, ওগুলো আমি বলবো না। তো শয়তানের কথা শুনে তারা তার প্ররোচনায় প্ররোচিত হয়ে গেল, যার ফলে শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ বলছেন ফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তার দিকে সম্বোধন, কারণ তার কথা মানার কারণেই তোমরা কোথায় কোথেকে বের হলে, জান্নাত থেকে বের হলে। তারপর বললেন ওকুল লাহযিকু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা উভয় অর্থাৎ আদম হাওয়া আর শয়তান তোমরা সকলেই আসমান থেকে নেমে পড়ো। এখন আর আসমানে থাকার তোমাদের তোমাদের অধিকার নেই, তোমরা ওখানে থাকতে পারবে না, কারণ তোমরা আমার নাফরমানি করেছো। এটি হলো কথা, ওখানে কেন থাকবে না, যেহেতু তোমরা আমার নির্দেশ পালন কারো পালন করোনি, নির্দেশ অমান্য করেছ, শয়তানের কথা শুনি। তাই কি হয়ে যাও, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। এখানে আর উপরে জান্নাত থাকার অধিকার নেই তোমাদের, নেমে পড়ো। আর বললেন বাউদুকুম লি বাউদিন আদুউ, তোমরা একজন আরেকজনের দুশ্মন হয়ে পৃথিবীতে নেমে পড়ো। তাই শয়তান আমাদের চিরশত্রু, শয়তান কখনো আমাদের বন্ধু হতে পারে না। এবারে শয়তানের যারা ছেলা ওরা কি আমাদের বন্ধু হতে পারে? ইহুদি নাসারা কি আমাদের বন্ধু হতে পারে? নাস্তিক কমিউনিস্ট কি আমাদের বন্ধু হতে পারে? হিন্দু পৌত্তলিক কি আমাদের আমাদের বন্ধু হতে পারে? সূর্য পূজারি গ্রহ পূজারি এমনি ভাবে কবর পূজারি পীর পূজারি ওরা কি আমাদের বন্ধু হতে পারে? তাই শুধু মুসলিম নাম নিলে হবে না, আপনাকে অবশ্য অবশ্যই ইসলামকে মজবুত করে ধরে রাখতে হবে, ঈমানকে মজবুত করে ধরে রাখতে হবে। ঈমানের সাথে শিরক মিশ্রণ করলে আপনি আর মুমিন থাকলেন না, আপনি আর মুসলিম থাকলেন না, আপনি হয়ে গেছেন মুশরিক। যদি আপনি সালাত পড়েন কিন্তু দেবদেবীর সামনে গিয়ে আবার ভক্তি নিবেদন করেন, আপনি সালাত পড়েন কিন্তু পীর পূজা করেন, আপনি সালাত পড়েন কিন্তু কবর পূজারি কবর পূজা করেন, আপনি সালাত পড়েন কিন্তু কবরে গিয়ে বাতি জ্বালান, আপনি সালাত পড়েন কবর পাকা করেন, আপনি সালাত পড়েন কিন্তু কবরের উপরে গিলাফ চড়ান, আপনি সালাত পড়েন কিন্তু কবরের সামনে পীরের সামনে বাবার সামনে গিয়ে আপনি নজর নিয়ে আস পেশ করেন, আপনি কি সত্যিকারের মুসলিম হলেন না মুশরিক? মুশরিক ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। রব বলেছেন এরা তো এদের বেশিরভাগই ঈমান আনে বটে কিন্তু এর সাথে সাথে শিরকও করে। সবাই বলি না আল্লাহ, আমি নিশ্চয় 90% মুসলিম, হিসাব করে দেব কয় পার্সেন্ট মুসলিম রয়েছে বাংলার মাটিতে। নাম নিচ্ছেন 83% মুসলিম, হিসাব করে দেখলে কয় পার্সেন্ট টিকে থাকে আল্লাহু আকবার। وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الارض مستقر ومتاع الى حين الله বললেন তোমরা একজন আরেকজনের দুশমন হয়ে পৃথিবীতে নেমে পড়ো, আসমান থেকে না জান্নাত থেকে নেমে পড়ো। ولكم في الارض مستقر, আর তোমরা কিছুদিনের জন্য অবস্থান করবে পৃথিবীতে। ومتاع الى حين, আর কিছুদিনের জন্য তোমরা ওখানে উপভোগ করবে, দুনিয়ার নিয়ামত উপভোগ করবে, কিন্তু এটা চিরস্থায়ী নয়, ক্ষণিক কিছু সময়ের জন্য, তারপরে খালাস। আসমান দুনিয়াতে মায়ের পেট থেকে বের হলাম, এখন তোমাদের কি অবস্থা? মায়ের পেট থেকে বড় হলাম, একটু বড় হলাম, একটু হাঁটা শিখলাম, তারপরে দৌড়া শিখলাম, কথাবার্তা শিখলাম, আস্তে আস্তে করে বড় হলাম, তারপরে এক ধাপ তারপরে এক ধাপ, তারপরে হলাম জোয়ান, তারপরে আরেক ধাপ আরেক ধাপ, বয়স 40 হওয়ার, তারপরে হ্যাঁ চলে এলো বুড়ো বুড়ো ধাপ, ফুল বুড়ো না, তারপরে আসলেন বুড়ো, তারপরে কি, তারপরে মৌত। আচ্ছা অনেকে আছে এর আগে জোয়ান হওয়ার আগেই মারা যায়, অনেকে আছে মায়ের পেটেই মারা যায়, অনেকে আছে 12 দিন 13 দিন শৈশবকালেই মারা যায়, মারা যায় কিনা? তো আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে কিছুদিনের জন্য উপভোগ করো, জিয়াদা না অল্প সময়ের জন্য। এছাড়া এই উম্মতের বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 লা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর পর্যন্ত। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিকা, আকাল্লুহুম মান ইয়াজুযু যালিকা, মানে 70 থেকে যাদের বয়স বেশি হয় ওদের সংখ্যা কম। যদি আমরা বর্তমানে দেখছি অনেক সাফ, কিন্তু হিসাব করে দেখুন 70 ওভার হয়ে কি অবস্থা হয়, অনেক তো হামজিন হয়ে গেলে মুশকিল, তো 60 হলে কি হয়, 60 70 70 খালাস। আপনারা দেখবেন অনেকেই যেমন কেউ কেউ আছে বৃদ্ধ হয়েও কাজ করে, তো কি বলা হয় বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম বলে না, আমরা ভালো পাই নাকি বৃদ্ধাশ্রম? একজন বয়স্ক 70 বছরের মানুষ, 75 বছরের মানুষ আপনার সামনে এসে কাজ করুক, আপনার খুব ভালো লাগে? কিছুদিনের জন্য অবস্থান করবে আর কিছুদিনের জন্য মানুষ এখানে ভোগ বিলাস লাভ করবে। এবারে আদম আলাইহিস সালাম তো উপর থেকে নাম দেব বেশি স্পষ্ট এটা। فتلقى آدم من ربه كلمات فتاب عليه. آدم عليه السلام فتلقى آدم من ربه তার রবের পক্ষ থেকে কিছু কয়েকটি বাক্য শিখলেন, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে শিখালেন আদমকে আর হাওয়াকে আলাইহিমাস সালাম কি বলে তারা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চাওয়ার তরিক আল্লাহ পাক শিখালেন। এবারে তারা দোয়া করলেন, এই দোয়া সূরাতুল আরাফে আল্লাহ বলেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমাদের প্রসেস আছে ঠিক কিনা? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ রব, আমরা নিজেরা নিজেদের উপর গুনুন করেছি, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি আমাদেরকে মাফ না করো, আমাদের উপর যদি তুমি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কয়েকটি কথা, যালামনা আনফুসানা, আমরা যে নিজেরা নিজেদের উপর জুলুম করেছি তার স্বীকার করলাম, আল্লাহ কি বলেন? আল্লাহ আমার কোন সুবিধা জান, এরকম বলেন? আপনি বলবেন আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি মাফ কর। আমরা বলি কিনা? তো আমাদের আসল পিতা যিনি আর মা যিনি, তারা দুজনে এই দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি, এবারে যদি তুমি আমাদেরকে মাফ না করো, আমাদের উপর রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি দোয়া শিখালেন, বুঝতে পারছেন? এই দোয়া, অন্য কোন দোয়া, যদি অন্য কোন দোয়া হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন অন্য কিছু, বলতেন কিনা? কি বলেছেন? কালা মানে তারা দুইজন বলেছেন, বলো না, তারা দুইজন বলেছেন কি? রব্বানা যালামনা আনফুসানা, তারপরে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের উপর রহম করো, অন্য কিছু বলেননি। তো আমাদের দেশে বলে না আদম আলাইহিস সালাম নাকি আল্লাহর আরশে দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা শুনেছেন এই কিচ্ছা? তো তার নাকি হঠাৎ করে এটা স্মরণ হয়েছে, আর তিনি নাকি বললেন ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা উসিলা তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাকে বললেন তুমি এটা মুহাম্মদের নাম তো দিলে, তিনি বললেন তোমার আরশের আরশে দেখেছি। বলেন সবাই নাউযু বিল্লাহ, এটা একটা মিথ্যা কাহিনী যার কোনো সনদ নাই, যার কোনো সনদ নাই। দোয়া যেটা করেছেন আদম এবং হাওয়া এইটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন সৃষ্টির ওসিলা নিয়ে দোয়া করার কোন প্রমাণ নেই, ভালো করে বুঝবেন। এখনো যদি আপনি দোয়া করেন বলবেন আল্লাহ তুমি মাফ কর, প্রথমে আল্লাহর গুণগান বর্ণনা করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠ করবেন, তারপর দোয়া করবেন, হাদা সহ। কিন্তু আপনি যে বলবেন আল্লাহ তুমি আমার গুনাহ মুহাম্মদ উসিলার এর পক্ষে দলিল নেই। তারা কোন একটি ঘটনাকে ভিন্ন ভিন্ন ভিন্ন করে মিলাবার চেষ্টা করে, কিন্তু আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এর কোন প্রমাণ নাই। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সলাতি। হে আল্লাহ রসুল, আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যে দোয়া আমি সলাতে পাঠ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আবু বকর সিদ্দিককে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপনারা পড়েন কিনা এটা? মাশাআল্লাহ, যাদের ইয়াদ আছে কয়েকজনের হাত তুলে দেখি, হাত নামান। দেখেন তো এখানে মানে বেশিরভাগ মানুষ এই দোয়া ইয়াদ, অথচ বাংলাদেশে তারা এই দোয়া শিক্ষা দেন, শিক্ষা দেন না মানে আত্তাহিয়া দুরুসুল পড়ার পরে এটা পড়ে। তাহলে বাকি ওই দোয়া ইস্তেয়াদা কিরকম জানবে? তাহলে এটা আমাদের ত্রুটি কিনা? এই দোয়া শিখবো আমরা, বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন তুমি এই দোয়া করো, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বিনদিকে বলেছেন তুমি এই দোয়া করো। কত দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? কোন দোয়া এরকম নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তোমরা আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তোমার কাছে চাইছি আর তুমি দোয়া কবুল করো। নাই, কথা বুঝতে পারছেন? এরকম ওসিলার কোন প্রমাণ নাই। ওসিলা মানে কি? ওসিলা মানে আমল করা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর আনুগত্য করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর ইবাদত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এগুলো হলো ওসিলা। বুঝতে পারছেন? ওসিলা মানে না অমুকের ওসিলায় তুমি দোয়া কবুল করো, লা এগুলো পরবর্তীতে লোকজন বানিয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করো। আচ্ছা, فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কয়েকটি বাক্য শিখলেন, দোয়ার কালিমা শিখলেন, তিনি দোয়া করলেন, তারপরে আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ, فَتَابَ عَلَيْهِ আল্লাহ পাক আদমের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুল করি এবং দয়াশীল। সুবহানাল্লাহ। এবারে যে আদম আলাইহিস সালামের আদম সন্তানদের শুকরের বাপ, তার দোয়া যখন আল্লাহ পাক কবুল করলেন, তো আমাদের কি দোয়া কবুল করবেন না? ইনশাআল্লাহ। আমরা তো আদম সন্তান, তাই আমরা কখনো যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, সালাত পড়ো না, সালাতে ত্রুটি আছে, তোমরা তওবা করো, তওবা, ঠিক আছে? যারা তওবা করবেন একটু হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে বলুন আল্লাহ আমাদের সকলের তওবা কবুল কর। যারা নামাজ পড়ে না, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। খবরদার, পাঁচ ওয়াক্ত পড়বে ইনশাআল্লাহ, চাইলে না পাঁচ ওয়াক্ত। মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে যাও, মুসলিম যদি তুমি মুসলিম হয়ে যাও, তাহলে সমস্ত সৃষ্টি তোমার আনুগত্য করবে, তোমার পায়ের তলে চলে আসবে কাফির কুফফার। তুমি যদি মুসলিম হয়ে যাও, রবের নির্দেশ পালন করো, সত্য সত্যি আমরা যদি নির্দেশ পালন করি রবের, আরেকজনের কাছে গিয়ে কাফির কাছে গিয়ে আমাদেরকে ধর্ম দিতে হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? রবের নির্দেশ পালন করতে পারবে, তো প্রথম যে নির্দেশ পালন করবে তা হল ইসলামের প্রথম পাঁচটি ভিত্তি মজবুত করা। লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিকই আছে, আরো মজবুত করি, মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আরো মজবুত করি, সালাত ঠিক করি, যাকাত ঠিক করি, সিয়াম ঠিক করি, হজ ঠিক করি, তারপর অন্যান্য বিধান পালন করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ কখনো নাস্তিকের হাতে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। মুসলিম আমরা হয়ে যাই, গায়ের জুড়ে কাজ, তোমার স্ট্যান্ডার ব্রেইনারে কিছু করবে না। আমাদের কাছে আসল এটম বোম রয়েছে, সেই এটম বোম হচ্ছে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, বাবু আব্বু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কে ধরে রাখো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, সাত আকাশ সাত জমিন এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বলেছেন শুনো, সাত আকাশ সাত জমিন যদি একটি বৃত্তের মতো হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ তাতে আঘাত করে, তাহলে সাত আকাশ সাত জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে তাহলে কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু না আরো তোমার এটুকু কি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে ইমান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অবশ্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ইমান ঠিক নেই সালাত বাদ দিয়ে খেলতে মশাই লিপ্ত, ইসলামের সংবাদ নাই খেলতে মশাই লিপ্ত, ইসলাম টিকে আছে কি না আছে সেদিকে কোন গ্রুপ বক্তব্য নাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আবার বলছে আল্লাহ, আবার তুমি বলছো আল্লাহর সাহায্য কিরকম আসে, আল্লাহর সাহায্য তোমার মতো মানুষের জন্য আসবে না আল্লাহর ওলিদের জন্য আসবে, কথা বুঝতে পারছেন? ইয়া আল্লাহ তুমি আমাদের হেফাজত। এরপর তাহলে আজকে এখানেই থাকলো, যেহেতু সময় হয়ে গেছে 11:30, আমরা এই কয়েকটি আয়াতের তাফসীর থেকে আপনাদের কয়েকটি বিষয়ে আকীদাও ঠিক হয়েছে যা শুনলেন আপনাদের ঠিক করবেন ইনশাআল্লাহ, সাথে সাথে নিয়ে যাবেন এরকম কিছু। যারা আগে শুনেছেন এখন থেকে ইয়াকিদা বাদ দিয়ে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে তা নিজেই উল্লেখ করে দিয়েছেন, তো আমি কেন আপনার আমার পক্ষ থেকে বাড়াবো? হ্যাঁ যদি হাদিস সহি হতো তাহলে মারা যেত, জাল হাদিসের খবরে যেন আমরা না পড়ি, নিজেদেরকে দূরে রাখি। আল্লাহ আমাদের সকলকে হক বুঝার এবং মানার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের মুসলিম মুমিন হিসেবে কবুল করে নাও, আল্লাহ বেদাত থেকে শিরক থেকে তোমার নাফরমান থেকে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহু মাগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া রহমহুম কামা রাব্বানা সাগীরা, ওয়াগফির লিজামিয়িল মুসলিমিন আল আহইয়াই মিনহুম ওয়াল মাইতিন রহমতিকে ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ তুমি আমাদের অসুস্থদের শিফা দাও, আমিন, আল্লাহ আমাদেরকে তুমি শিফা দাও, আমিন, আমাদের অসুস্থদেরকে তুমি শিফা দাও, আমিন, হে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করো, আমিন, হে আল্লাহ আমাদের জানেমালে বরকত দাও, আমিন, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমিন, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমিন, আল্লাহ তুমি আমাদেরকে একমাত্র তোমার মুখাপেক্ষী কি হয়ে চলার তৌফিক দাও, আমিন, আল্লাহ তোমার সৃষ্টি মুখাপেক্ষী কি বানাও, আমিন, তোমার মুখাপেক্ষী কি হয়ে চলার তৌফিক দাও, আমিন, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আমিন, আখিরাতে কল্যাণ দাও, আমিন, জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন, আযাব থেকে নিজাত দাও, আমিন, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বেশি করে দাও, আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, জাযাকুমুল্লাহু খাইরা।